وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا علشنا ধারাবাহিক ভাবে চালিয়ে যাচ্ছি জানাজা সম্পর্কিত বিভিন্ন মাসাইল। শুরু করেছিলাম মরণের আগে থেকে, এবারে আমরা মাইয়েতকে গোসল দেব। মাইয়েতকে গোসল কিভাবে দেব, গোসল দিলে কি স্বভাব আছে ইত্যাদি জানব আজকের দার্সে। অহেতুক বিলম্ব না করে কিছু লোকের মাইয়েতকে গোসল দেওয়া ব্যবস্থা করা জরুরি, গোসল দেওয়ার ব্যবস্থা করা জরুরি, দেরি করা যাবে না। এ গোসল দেওয়া ওয়াজিব, কার জন্য ওয়াজিব? কিছু লোক করলে একে ওয়াজিবে কিফায়া বলে, কিছু লোক করলে আর সকলের উপরে ওয়াজিব থাকে না, কিন্তু আমভাবে ওয়াজিব, তার গোসল দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক আদেশ এই ওয়াজিব হওয়ার কথা প্রমাণ করে। যেমন এক এহরাম বাঁধা হাজিকে তার সওয়ারি আছাড়ে দিলে যে মারসে মারা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সকলের উদ্দেশ্যে বললেন, ওকে কুলপাতা মিশ্রিত বা বড়ই পাতা মিশ্রিত পানি দ্বারা গোসল দাও। বুখারী শরীফের হাদিস, মুসলিম বুখারী মুসলিমের হাদিস। তার কন্যা জাইনাবকে গোসল দেওয়ার ব্যাপারে তিনি বলেছিলেন, ওকে তিনবার গোসল দাও, জাইনাবকে তিনবার গোসল দাও, অথবা পাঁচবার দাও, সাত বা তারও অধিক বার যদি প্রয়োজন পড়ে। তিনবারে শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, খালাস। কিন্তু তারপরে যদি দেখা যায় যে না, পরিষ্কার হচ্ছে না, তখন প্রয়োজনে পাঁচবার সাতবার গোসল দেওয়া যায়। যে ব্যক্তি গোসল দেওয়ার দায়িত্ব নেয় তার জন্য রয়েছে বিরাট পরিমাণের স্বভাব। তবে এই স্বভাব লাভের শর্ত হল দুটি। যদি আপনি মুদ্রাকে গোসল দিতে চান এবং স্বভাব নিতে চান বিরাট, তার শর্ত হচ্ছে দুটি। প্রথমত, সে যেন এ কাজ কেবল কার জন্য করে, এটা তো সব কাজেই শর্ত। কি কার জন্য করে? আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য নয়। আপনি গোসল দিচ্ছেন মুদ্রাকে, কিন্তু লোককে দেখাবার জন্য না, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আপনি করবেন। আর কোন প্রকারের পার্থিব প্রতিদান, স্বার্থ বা কৃতজ্ঞতা লাভের আশাই করা যাবে না। আর দ্বিতীয় শর্ত হচ্ছে, সে যেন মৃতের সকল ত্রুটি গোপন করে এবং অপ্রীতিকর কিছু দেখলে তা যেন কারো কাছে প্রকাশ না করে, এমনকি বইয়ের কাছেও যেন প্রকাশ না করে। অনেকে বাইরে করে না, কিন্তু বইয়ের কাছে করে, তাই না? ছোট্ট থেকে হীরে থেকে জিরে সব কথা বইয়ের কাছে গিয়ে ফুসুর ফুসুর করে কথা বলে। এটা কিছু মানুষের অভ্যেস আছে, ছোট কথা গিয়ে বইয়ের কাছে বলছে। এবার বউ আবার তুমি কাউকে বলো না বেশ, তারপর সে আবার তুমি কাউকে বলো না বেশ, এইভাবে অনেক কথা বেড়ে যায়। তো মোট কথা হল কি, যে যখন হয়তো আপনি গোসল দেবেন মুর্দাকে, তো মুর্দার অনেক কিছু আপনি দেখবেন। দেখবেন অনেক সময় পোকা বের হচ্ছে, কোন জায়গায় ক্ষত হয়েছিল সেখান থেকে পোকা বের হচ্ছে। এবার যদি বাইরে বলা হয় যে গোসল দিতে গেলাম আর পোকা বেরোচ্ছিল, জিনিসটা কত খারাপ লাগবে শুনতে। এবার বাইরে প্রচার হলে লোকটার কি হবে, এক প্রকার গিবত হবে। তো আপনি যে গোপনভাবে যে ত্রুটি দেখলেন বা দুর্গন্ধ, ভীষণ দুর্গন্ধ হচ্ছে, হতে পারে তার পেট মানে পায়খানা দাঁত থেকে দুর্গন্ধ বের হতে পারে, কিংবা তার দেহ থেকে যে কোনো জায়গা দুর্গন্ধ বের হতে পারে, তার মুখ একদম কুৎসিত বিভৎস হয়ে গেছে, এবার সেইগুলো আপনি লোকের কাছে বলবেন, বাবা চেহারা গোসল দেওয়ার জন্য চেহারাটা খুললেন তো একদম কালো কুৎসিত হয়ে গেছে। তো এগুলো কি মানুষের বদনাম করা, মানে সে যে খারাপ লোক সেটাকে আপনি প্রচার করতে চাচ্ছেন। এই ত্রুটি, যে কোনো ত্রুটি আপনি দেখবেন, সেই ত্রুটি খবরদার প্রকাশ করবেন না বাইরে, গোপন করতে হবে, তাহলে আপনি সবের অধিকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন মুসলিমকে গোসল দেয় এবং তার সকল ত্রুটি গোপন করে, আল্লাহ তাকে ৪০ বার ক্ষমা করে দেন। কতবার? ৪০ বার। আরেক বর্ণনায় আছে যে ৪০টা কাবিরা গুনাহ ক্ষমা করা হয় তার। দেখেন কাবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা হয় না, কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ৪০টা কাবিরা গুনাহ ক্ষমা করে দেন, কার? যে মুর্দাকে গোসল দেয়। আরো কোন বর্ণনায় আছে যে সে একদম সেই শিশুর মতো ফিরে আসে যেদিন তার জন্ম হয়, তার মানে একদম নিষ্পাপ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোন মুর্দাকে গোসল দেয় এবং তার ত্রুটি গোপন করে, আল্লাহ সে ব্যক্তির গুনাহ গোপন করে দেন, মাফ করে দেন। আর যে ব্যক্তি মুর্দাকে কাফন দেয়, এটা কাফনের সময় বলা হবে, কাফন দিলে পরে আল্লাহ তাকে বেহেস্তি ফাইন রেশমের বস্ত্র পরিধান করাবেন কালকে আমাদের। ফাইন রেশম, শুধু মানে মোটা রেশম না, ফাইন রেশম। অতএব এ হচ্ছে গোসল দেওয়ার এবং কাফন দেওয়ার ফজিলত শুনে নিলেন। গোসল দেওয়ার অধিক হকদার সেই ব্যক্তি যাকে মাইয়ের জীবিত অবস্থায় ওসিয়ত করে যাবে, যদি সে বলে যায় ওগো আমার গোসল অমুক জন দেবে, তাহলে তার কথাটা মানতে হবে। প্রথম হকদার হচ্ছে সেই, তা না হলে তার সবচেয়ে অধিক নিকটাত্মীয় গোসল দেবে, যেমন অভিভাবকরা হয় বা যেমন ওয়ারেসিনরা হয় সেরকম সে গোসল দেবে। অবশ্য যদি সে ব্যক্তি গোসলের সুন্নাহ আদির অধিক জ্ঞান রাখে এবং যার মধ্যে আমানতদারি আছে, কথায় কাজে নামাজে দিনদারিতে বেশি আমানতদারি আছে, সেই গোসল দেবে, তাই না? চাহে সে আত্মীয় হোক আর না হোক, যদি আত্মীয় হয় কিন্তু সে পরেশ গাড়ি নাই বা দিনদারি নাই বা এই শ্রেণীর গোসল কিভাবে দিতে হয় সেই সমস্ত সুন্নাহ সে জানে না, তাহলে সে গোসল দেওয়ার যোগ্য নয়। অবশ্য স্ত্রীর জন্য স্বামীকে গোসল দেওয়া এবং স্বামীর জন্য স্ত্রীকে গোসল দেওয়া অধিক শোভনীয় এবং সমীচীন, কিন্তু সাধারণত মনে করা হয় যে স্বামী স্ত্রীর গোসল দেওয়া চলবে না, বরং স্ত্রী মারা গেলে স্বামী আর দেখতে পারবে না, স্বামী মারা গেলে স্ত্রী আর দেখতেই পাবে না। কেন না, তাদের বিবাহ বন্ধন কি হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, এরকমই মনে করা হয়, তাদের বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়। কিন্তু আমরা মনে করি যে স্বামী স্ত্রীর এক অপরকে গোসল দেবে এটাই বেশি শোভনীয়, কেন গোপনীয়তা কিছুই নেই, স্বামী স্ত্রীর কাছে গোপনীয়তা কিছু নেই, আর স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হয় না, ওরা বলে বন্ধন ছিন্ন হয় বলে এক অপরকে দেখতে পাবে না, এক অপরের লজ্জাস্থান দেখবে কি করে, গোপনাঙ্গ কিভাবে দেখবে বা কিভাবে হাত দেবে। কিন্তু আমরা বলি যে না, ছিন্ন হয় না, যেহেতু দাম্পত্য জীবন থেকে উভয়ই এক অপরের দেহের গোপনীয়তা রক্ষায় যত্নশীল, তাই এই বিদায় মুহূর্তে সেই গোপনীয়তার সাথে শেষ খিদমত পাওয়ায় উভয়ই উপযুক্ত। তাহলে প্রথমে মানতে হবে তাদের বন্ধন ছিন্ন হয় না, কারণ তারা স্বামী স্ত্রী যেমন দুনিয়াতে তেমনি আখেরাতে, যে আপনার দুনিয়ার স্ত্রী সে আখেরাতেও স্ত্রী। এখন আপনি বলবেন বন্ধন যদি ছিন্ন না হয়, চারটে বউ থাকে, একটা মারা গেলে তাহলে আরেকটা বিয়ে কি করে জায়েজ হয়? এখানে বন্ধন থাকার কথা হচ্ছে না, এখানে কি উপস্থিত থাকতে হবে, বন্ধনে উপস্থিত থাকতে হবে, উপস্থিত না থাকলে আপনার বিয়ে জায়েজ, সে কথা আলাদা। আর আপনি দলিল দেন না, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যা হয়ে গেছে তা যদি আবার ফিরে আসত তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রীগণ ছাড়া অন্য কেউ গোসল দিত না। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্ত্রীরা, এটা কার কথা? আয়েশার কথা, ইবনে মাজা আবু দাউদ ইত্যাদির হাদিসে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারো জানাজা পড়ে বাকি গোরস্থান থেকে আমাদের নিকট এলেন বা আমার নিকট এলেন, বাকি গোরস্থান থেকে, বাকিউল গারকাত, তাই না, জান্নাতুল বাকি না, বাকিউল গারকাত থেকে এলেন, তখন আমার মাথায় ছিল যন্ত্রণা, আমি বলছিলাম ওয়া রাসা, হায় আমার মাথা গেল, আমার মাথা গেল, যেমন বলে মানুষ মাথা যন্ত্রণা করছে, হায় আমার মাথা গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওয়া রাসা, মানে আমারও মাথা গেল, মানে আমারও মাথায় যন্ত্রণা, হে আয়েশা, তুমি যদি আমার পূর্বে মারা যাও এবং আমি তোমাকে গোসল দিই, কাফনাই, অতঃপর তোমার উপর জানাজা পড়ে তোমাকে দাফন করি, তাহলে এতে তোমার নোকসান আছে কি? এটা হচ্ছে ইবনে মাজার হাদিস। তাহলে বোঝা গেল আহমদ হাজ মুসনাদ আহমদও আছে, কি বোঝা গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি আমার সামনে মারা যাও তাহলে আমি নিজে হাতে তোমার গোসল দিই, কাফন দিই, তার মানে কি না যায় হলে কি বলতেন? নিশ্চয়ই বলতেন না। এখানে আপনি বলতে পারেন, হুজুর এটা তো নবী এবং তার স্ত্রীদের ব্যাপার, আমার আপনার স্ত্রীদের ব্যাপারে এটা নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের স্ত্রীর কথা বলেছিলেন। এখানে এই কথা বলা যথার্থ নয় যে ব্যাপারটা নবীর জন্য খাস, কারণ যে কোনো বিধানের কার্যকারিতা হল সাধারণ ব্যাপক, আল্লাহ নবী যা করেছেন, স্ত্রী যা করেছেন, পর্দার ব্যাপারটাই দেখেন, কোরআনে পর্দার ব্যাপারে কাদেরকে বলা হয়েছে? হ্যাঁ, নবীদের স্ত্রীকে সম্বোধন করে বলা হয়েছে, তা কিন্তু নবীদের ওয়াইদা সাল তুমু হুন্না মাতান ফাসালু হুন্না মিউ ওয়ারায় হিজাব, যখন তো তাদের কাছে কোন সামান চাইবে, কোনো কিছু চাইবে, পর্দার আড়াল থেকে চাও, এটা কাদের জন্য বলা হয়েছে? নবীর স্ত্রীদের জন্য। তাহলে আমাদের বউরা মানবে না, আমাদের বউরা পর্দা না করলেও হবে? না, বরং তাদের যে বিধান আমাদেরও সেই বিধান, তবে হ্যাঁ, যদি খাস হওয়ার দলিল থাকে তাহলে আলাদা কথা, নবীর জন্য, নবী বিবিদের জন্য খাস হওয়ার কোন আমল থাকে, দলিল থাকে, তাহলে আমরা বলবো যে তার জন্য খাস। কিন্তু খাস হওয়ার যদি দলিল না থাকে, বরং তার বিপরীত দলিল থাকে, তাহলে নিশ্চয়ই জানতে হবে সে বিধান সবারই জন্য মান্য। যেমন শুনুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী আসমাকে মৃত্যুর পূর্বে তাকে গোসল দেওয়ার জন্য ওসিয়ত করেছিলেন। এটা কে, নবী না নবীর স্ত্রী? কিছুই না। এত বোঝা গেল কি, নবী নবীর স্ত্রী ছাড়াও অন্যেরা স্বামী স্ত্রী কি করতে পারে, গোসল দিতে পারে। ইবনে আবি শাইবাতে আছে কথা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওসিয়ত করেছিলেন যেন তাকে তার স্বামী আলী, আল্লাহ আকবার, তাকে তার স্বামী গোসল দেয়। তার কারণ অন্য গোসল দেয়, অন্য কেউ দেবে না, মহিলারা দিতে পারে। আর আসমা বিনতে উমাইয়াস গোসল দেন, ফলে তারাই তার গোসল দিয়েছিলেন। কে? আলী, ফাতেমা গোসল দিয়েছিলেন, স্বামী তার স্ত্রীর গোসল দিয়েছিলেন। অতএব বোঝা গেল কি, যে এটা শুধু নবী বা তার পরিবারের জন্য খাস নয়, এটা সাধারণ মোমিনদের জন্য এই বিধান। মৃত্যুর সাথে সাথে স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হয়ে যায় না, একথা আপনারা শুনলেন। স্বামী স্ত্রী উভয়ে জান্নাতি হলে উভয়ই একসাথে জান্নাতে বাস করবে, কিন্তু যদি একাধিক স্বামী হয় তাহলে কার সাথে বাস করবে? যার বিবাহ বন্ধনে থাকা অবস্থায় মারা যাবে বা শেষ স্বামীর, হ্যাঁ, সে কি হবে? স্ত্রী হয়ে কাল জান্নাতে বাস করবে। আর সম্পর্ক ছিন্ন হয় না বলেই তো এক অপরের ওয়ারেস হয়। বলুন, স্বামী মারা গেল, এবারে স্ত্রী থাকলো, যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায় তো স্বামী সম্পত্তি ভাগ পাবে না? পাবে না। তার ভাগ পাবে কেন? সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তাকে ঘর থেকে বের করে দেন, কেন ভাগ পাবে? সম্পর্ক ছিন্ন হলে সে কারোর সাথে সম্পর্ক না থাকলে কি ভাগ পায় নাকি? হ্যাঁ, অতএব এ কথা যুক্তিযুক্ত নয়। তারপর ধরুন শ্বশুরের সাথে পুত্রবধূ অথবা শাশুড়ির সাথে জামাইয়ের বিবাহ বৈধ নয়। এখন মারা গেল, মনে করুন বেটা মারা গেল, তো বউয়ের সঙ্গে বিয়ে হবে শ্বশুরে? সম্পর্ক ছিন্ন হয়ে গেছে তো, তাহলে বিয়ে করুক বাপ, চলবে না? সম্পর্ক ছিন্ন হয় না বলেই, সে সম্পর্ক থেকে যায় বলেই বিবাহ অবৈধ থাকে। পরন্তু সম্পর্ক ছিন্ন হওয়ার ব্যাপারে কোন সহি দলিলও নেই, যদি দলিল থাকে সে দলিল সহি না। মৃতের স্ত্রী অথবা মৃতার স্বামী না থাকলে পুরুষের গোসল পুরুষে দেবে এবং মহিলার গোসল মহিলাই দিতে পারে, স্বামী যদি, স্বামী ছাড়া। এখন যদি বলে যে বেটি মারা গেছে বাপ গোসল দেবে, সেটা ঠিক না। কে দেবে? মহিলারা দেবে, মহিলাদের মধ্যে কেউ দেবে, নিকট আত্মীয় হলেই ভালো। পুরুষের ক্ষেত্রে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে মহিলা না পাওয়া গেলে অথবা দগ্ধ ইত্যাদি লাশের জন্য গোসল ক্ষতিকর হলে অথবা পানি পাওয়া গেলে, পানি না পাওয়া গেলে তখন কি করতে হবে? মাইয়াতকে তায়াম্মুম করাতে হবে। এখন মহিলা মারা গেছে, কোন মহিলা নেই, এমন এক জায়গা যেখানে একটাই মহিলা ছিল, মারা গেছে, কোন তার স্বামীও নেই আর কোন মহিলাও নেই, সেক্ষেত্রে কি করতে হবে? তায়াম্মুম করাতে হবে। পুরুষ মারা গেছে সেখানে সবাই মহিলা, তার স্ত্রীও নেই এবং অন্য কোন পুরুষও নেই, সেক্ষেত্রে কি করতে হবে? সেই মুর্দাকে তায়াম্মুম করাতে হবে। আর কি বললাম, যে যার যে লাশের গোসল দেওয়া মুশকিল, মানে কঠিন, যেমন পুড়ে গেছে সব চামড়া, কি হয়ে গেছে, হাত দিলেই ছেড়ে যাচ্ছে, তাকে কি করে গোসল দেবেন? সেই ক্ষেত্রে অথবা পানি নাই, যে এমন জায়গায় মারা গেছে মরুভূমির মাঝে পানি নেই, সেখানে আপনি কি করবেন? সেই মুর্দার গোসল জরুরি নয়, তাকে তায়াম্মুম করাতে হবে, যেমন আমরা পানি না পেলে তায়াম্মুম করে থাকি। হাতে কোনো আবরণ রেখে তায়াম্মুমের নিয়ম অনুসারে মাটি দ্বারা লাশ, লাশের মুখমণ্ডল, হস্তদ্বয় মাসা করে দিতে হবে, যেমন আমরা করি সেরকম মাটি নিয়ে ওইভাবে এমনভাবে করতে হবে, তার চেহারা আর হাতে এইটুকু অংশ যেন কি করা হয়, মাটি দিয়ে মাসা করে দেওয়া হয়, বাস তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে এবং তাকে দাফন করা হবে। সাত বছরের নিম্নে কোন বালক বালিকার লাশের যে কোনো পুরুষ অথবা মহিলা গোসল দিতে পারে, কারণ সাত বছরের নিচে সাধারণত তাদের পর্দা থাকে না, শিশু, একদম শিশু, আর যে কেউ দিতে পারে, মহিলা হোক কিংবা পুরুষ, কারণ তাদের লজ্জাস্থান ঢাকা ওয়াজিব নয়। ঋতুমতী মহিলাও তার ঋতু অবস্থায় থাকলেও মৃতা বা শিশুকে গোসল দিতে পারে। অনেকে মনে করে কি, যে আমি এখন মাসিক অবস্থায় আছি, কিভাবে মুর্দাকে গোসল দেবো? যেমন আপনাদের বিয়ে পড়াবার জন্য বলেছিলাম, বিয়ে পড়ানোর ব্যাপারে, যে মাসিক অবস্থায় থাকলে বিয়ে কি করে হয়, এসবগুলো মানে ভুল ধারণা। মাসিক অবস্থা থাকলেও অপরকে কি করা যাবে, পবিত্র করা যাবে, গোসল করানো যাবে, উজু করানো যাবে, সমস্যা নেই। আলকামা আতা প্রভৃতি ইমামগণ বলেন, ঋতু বা বীর্যপাতজনিত নাপাকে থেকেও মৃতকে গোসল দেওয়ার কোন ক্ষতি নেই। মনে করুন আপনি, আপনার জন্য গোসল ফরজ, সেই গোসল ফরজ অবস্থায় আপনি যদি আগে গোসল না করেও গোসল দেন তাহলেও সমস্যা নেই, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, আপনার জন্য গোসল ফরজ, হ্যাঁ বাদশামিয়া, আপনার জন্য গোসল ফরজ, গোসল করেন নাই আর হঠাৎ করে কেউ মুরগি নিয়ে এলো, বাদশামিয়া মুরগিটা জবাই করে দাও, মুরগি জবাই করবেন না, করবেন না, নাকি মুরগিটা জবাই করলে হারাম হয়ে যাবে? হ্যাঁ, তাহলে নাপাক অবস্থায় কি মুরগি জবাই করা যাবে, গরু জবাই করা যাবে? হ্যাঁ, আবার আমাদের দেশে দেখেছেন উজু করে মাথায় টুপি নেয়, আবার জবাই করার সময়ও মাথায় টুপি নেয়। এখন সঠিক মশলা হল যে নাপাক থেকেও আপনি মুর্দাকে গোসল দিতে পারেন এবং মুরগি গরু ছাগল জবাই করতে পারেন, এতে সমস্যা নেই। ব্যাস, এ হলো মোটামুটি কথা। এবার চলুন কিভাবে গোসল দেবেন। গোসল দেওয়ার জন্য স্থানটি পাঁচ দিকে ঘেরা হতে হবে, পাঁচ দিকে মানে চারদিকে এবং ওপরটাও, এই জন্য পাঁচ দিকে বলা হয়েছে। গোসলদাতা সহায়তার জন্য দু একজন ভালো লোক সঙ্গে নিতে পারে, পানি টানি নিয়ে এসো, এই করো সেই করো, হেল্প করার জন্য নিতে পারে। কিন্তু ভালো লোক যারা ওই যে পর্দা কি করবে, গোপন করবে, ত্রুটি দেখলে গোপন করবে, বাকি ওই পর্দা সীমার ভিতরে যেন কেউ না থাকে ও গোসল না দেখে। আমাদের দেশে দেখেছেন সব আম ভাবে সবাই দেখছে, এটা উচিত না। তার কারণ ওখানে গোসল দেওয়ার সময়ে সতর যাকে বলে, যেটা ঢাকা ওয়াজে, কখনো কখনো খুলে যেতে পারে, খুলে গেলে তাহলে সবাই দেখবে। অথচ যদি একান্ত জায়েজ হয় তো একমাত্র তার জন্য জায়েজ যে গোসল দেবে, বাকি লোকরা হাঁ করে দেখবে, কি দেখবে, এগুলো দেখা জায়েজ না। সুতরাং পর্দার সাথে গোসল দেওয়া উচিত, আম ভাবে খোলা জায়গাতে গোসল দেওয়া ঠিক না। অবশ্য গুনাহ অধিক করে এমন লোককে সঙ্গে রাখা চলে। মনে করুন একটা লোক খুব পাপি, আপনি বুঝেন যে এই লোকটা পাপ করেছে, খুব পাপ করে, মানে নামাজ টামাজ পড়ে না, তো একে সঙ্গে করে সামনে রাখুন, যাতে করে মুর্দাকে গোসল দেওয়া দেখুক যে ওকেও মরতে হবে। এই নিয়ে যদি সে উপদেশ গ্রহণ করার ব্যাপার হয় তাহলে তাকে সামনে নিয়ে গোসল করানো চলবে, এটা একটা হিকমতের ব্যাপার আর কি, যাতে সে মুর্দার হাল দেখে উপদেশ গ্রহণ করে এবং তওবা করতে পারে, আর উপদেশের জন্য মৃত্যুই যথেষ্ট। গোসলদাতা মুখে আচ্ছাদন লাগাতে পারে, যে মুখ ঢাকে না, মুখটা ঢেকে নিতে পারে, কারণ গন্ধ দুর্গন্ধ থাকতে পারে, অথবা কাপড় নাকে মুখে বেঁধে নিতে পারে যদি কোন রকম দুর্গন্ধ পাওয়ার আশঙ্কা থাকে। আর আশঙ্কা থাকবেই, কারণ অনেক সময় যান যাওয়ার সময় কি হয়, পায়খানা বেরিয়ে যায়, তো সেই সময় গন্ধ লাগতে পারে, কিংবা যদি তার পচা ঘাটা থাকে তাতেও দুর্গন্ধ হতে পারে, তো এই জন্য নাকটা ঢেকে নেওয়া ভালো। অ্যাপ্রন বা সজ্জা রক্ষণী, অ্যাপ্রন ওই যে সামনে বলে না, আমাদের মারিয়াল বলে, মারিয়ল মারিয়ালা, সামনে যে বুকটা ঢেকে নেয় রান্না করার সময় দেখছেন মেয়েরা বা পুরুষরাও করে, তো এরকম অ্যাপ্রনও ব্যবহার করতে পারে, যে কাপড়গুলো আপনার দেহের কাপড়গুলো কি হবে, সম্মুখ ভাগটা যেন কোন ময়লা ছিটিয়ে না লাগে, তার জন্য না পাকি যেন ছিটিয়ে না লাগে শরীরে বা পোশাকে, এই জন্য আপনি ব্যবহার করতে পারেন। উভয় হাতে রবারের দস্তানা যাকে বলে, ওই যে ওটাকে গ্লোভ, প্লাস্টিকের গ্লোভ আছে না, রবারের হ্যান্ড কভার পরা উত্তম, যাতে হাতে ময়লা না লাগে এবং লাশের লজ্জাস্থান আদিতে সরাসরি স্পর্শ না হয়। কারণ যেটাকে তলগোসল বলে, তলগোসল বোঝেন তো, তলগোসল কাকে বলে, মুর্দার হ্যাঁ লজ্জাস্থান গিয়ে হাত দিয়ে দেখতে হবে কাপড় জড়িয়ে কিংবা ওই যে গ্লোভের মাধ্যমে যে পায়খানা বেরিয়ে আছে কিনা, কারণ পায়খানা বেরিয়ে থাকলে আপনি পানি ঢাললেও পরিষ্কার হবে না, এই জন্য ওখানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে পানি ঢালতে হবে, এই জন্য আপনার গ্লোভ ব্যবহার করা খুব ভালো। আর যদি পায়ে গামছু লাগান তাও চলবে, যাতে করে কোনো ময়লা আপনার পায়ে না লাগে। গোসলদাতা মাইয়েতের দেহ অনুযায়ী পরিমাণ মতো পানি প্রস্তুত রাখবে, এক বালতি সাদা সাধারণ পানি, এক বালতি কুলের পাতা বা বড়ই পাতা মিশ্রিত পানি এবং অপর আর এক বালতি কর্পূর মিশ্রিত পানি প্রস্তুত রাখবে। কুল পাতা বা বড়ই পাতা পিষে পানিতে দিয়ে এমন ভাবে ঘাঁটবে যাতে পানিতে ফেনা দেখা যায়। প্রতি লিটার পানিতে দুই টুকরা কর্পূর দিতে হবে, এর সঙ্গে প্রয়োজনে সাবান ও শ্যাম্পু ব্যবহারও করা যাবে। বড়ই পাতা কিন্তু সাবানের মতো, ও সাবানের জন্য ব্যবহার করা হতো সে যুগে, এখন সাবান শ্যাম্পু আছে, বড়ই পাতা দেওয়ার কোন অর্থ হয় না। তবু যদি কেউ বলে শুনুন মনে করে ব্যবহার করবে, কিন্তু সেটা সাবানের কাজ করবে না, ওটা বরকতের জন্য না, বড়ই পাতা বরকতের জন্য না, কিসের জন্য, সাবানের জন্য ব্যবহার হতো। লাশ তুলে একটি তক্তা বা পাটার উপরে ধীরে ধীরে রাখবে, এ তক্তা বা পাটার যেদিক লাশের মাথা রাখা হবে সেদিকটা যেন একটু কি হয়, উঁচু হয়, যেন পানি ঢাললেই নিচের দিকে গড়িয়ে নেমে যায়। আর এই পাটা কেবলামুখ হওয়া জরুরি না, দেখবেন কেবলামুখ করে গোসল করায়, এটাও জরুরি না। উল্লেখ্য যে লাশ তোলা নামা করার সময়ে দেখবেন তুলছে তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, নামাচ্ছে তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওদের এটা করতে কেছে, ওরা যেমন বলে বল হরিবল হরিবল বল হরিবল বল হরিবল, ওরা যেমন করে লাশ তোলার সময় নামাবার সময় নিয়ে যাওয়ার সময়, এরাও মনে করছে আমাদের বলটা আমরা বলবো, তাই না? ওরা হরিবল বলে আমরা লাইলা হালব বলবো, এই জন্য তোলার সময় নামার সময় নিয়ে যাওয়ার সময় লেগেই থাকে লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিদাত, এগুলো হচ্ছে বিদাত। এরপর লাশের লজ্জাস্থানের উপর মাত্র একটি মোটা কাপড় রেখে দেহের পরিহিত সমস্ত কাপড় খুলে নেবেন, ঢালায় একটা চাদর ঢেকে দেবে, ওটা লাশটা ঢাকা গেল, এবারে হাত দিয়ে সমস্ত শরীরের কাপড় কি করে নেবে, বের করে নেবে, খুলে নেবে, আর যদি কাপড় খোলা না যায় তাহলে কি করবে, কেটে নেবে। মনে করো লাশ খুব ভারী, কাপড় তোলা যাচ্ছে না, দেহ তোলা যাচ্ছে না, বা লেবাস যেটা পড়েছিল সেটা খুব সংকীর্ণ, তখন কি করবে, কেটে দেবে, ব্লেড দিয়ে বা কাঁচি দিয়ে কেটে বের করে নেবে, মোট কথা শরীরের সমস্ত কাপড় খুলে নেবে। তারপর মনে রাখতে হবে যে নাভি থেকে হাঁটু পর্যন্ত লজ্জাস্থান দেখা সকলের জন্য হারাম, কেউ দেখতে পারে না, মহিলা মহিলাদেরও দেখতে পারে না, পুরুষ পুরুষেরও দেখতে পারে না, হারাম হারাম, অথবা ওই যেন খুলে না যায়, হাঁটু থেকে নিয়ে আপনার নাভি পর্যন্ত কেউ যেন দেখতে না পায়। মহিলা গোসলদাত্রী ও মহিলারও স্থান দেখবে না, মহিলা মেয়ে ছেলে সমস্যা নেই, না লজ্জাস্থান কেউ কারো দেখবে না। বরফে জমা লাশ হলে অথবা কোন কাপড় খুলতে অসুবিধা হলে কাপড় কেটে, যেমন বরফে লাশ জমে যায় সেই সময় আর তো ঢিলে করা সমস্যা না, সহজ না, তখন কাঁচি দিয়ে কেটে নেবে। নখ গোঁফ ইত্যাদি কেটে ফেলার ব্যাপারে কোন নির্দেশ বর্ণিত হয়নি, গোসল করার আগে গোসল দেওয়ার আগে তার গোঁফ কেটে ফেলতে হবে, নখ কেটে ফেলতে হবে, অনেকে বলছে কেটে আবার কাফনেই রাখতে হবে কারণ ওগুলো বাইরে রাখা হবে না, এগুলো একটা অতিরঞ্জিত ব্যাপার, অনেকে এসব কাটা বিদাত বলেছেন যে এই সময়ে গোসল দেওয়ার আগে তার গোঁফ কেটে নেওয়া নখ কেটে নেওয়া এগুলো কি বিদাত, বরং যে অবস্থায় আছে ওই অবস্থায় ছেড়ে দেবে। নাক ও মুখের ভিতর ময়লা থাকলে আঙ্গুল প্রবেশ করিয়ে পরিষ্কার করবে, নাকের ভিতর দেখবে অনেক সময় মরার আগে ওই যে শ্লেষ্মা যাকে বলে এসে জাম হয়ে আছে, ওগুলো আঙ্গুল দিয়ে পরিষ্কার করে দেবে, কিংবা ওই যে অ্যাপ্রন আছে কি বলে আপনার গ্লোভ আছে কিংবা কাপড় দিয়ে পরিষ্কার করবে, মুখের সময় অনেক সময় দেখবেন শ্লেষ্মা এসে আটকে আছে, তো সেগুলো বের করে পরিষ্কার করে দেবে, কিংবা মরার সময় বমিও হয়ে যায়, পেটে যা থাকে উঠে চলে আসে সেগুলোকে পরিষ্কার করে দেবে, যদি দরকার হয় তো লাশটাকে এইভাবে কাত করে মুখ থেকে মুখটাকে পরিষ্কার করে দিতে হবে। তারপরে এসব পরিষ্কার পরিচ্ছন্ন মায়েতের দেহের কোন অংশে জমাট বাঁধা ময়লা থাকলে বড়ই পাতা দিয়ে কুল পাতা দিয়ে দূর না হলে সাবান শ্যাম্পু ইত্যাদি দিয়ে পরিষ্কার করে দেবে, সমস্ত দোষ দেহটা কি করবে পরিষ্কার করে দেবে। বাম হাতে একটি ন্যাকড়া জড়িয়ে নেবে কভারের ওপরে কিংবা খালি হাতে যাই হোক ন্যাকড়া জড়িয়ে নেবে, অতঃপর সহায়ক সাথীদের সাথে সাহায্যে লাশের মাথার দিক একটু তুলে অর্ধ বসার ন্যায় বসাবে এবং ধীরে ধীরে দুই তিনবার পেটের ওপর চাপ দেবে, যাতে বাহিরমুখী কোন নাপাকি থেকে থাকলে বের হয়ে যাবে। মনে করুন চিঠে শুয়ে আছে, এখন তার পায়খানা দাঁত দিয়ে কিছু বের হয়নি, কিন্তু যখনই আপনি তুলবেন হয়তো বা বেরিয়ে যাবে, এই জন্য লাশটাকে এইভাবে বসানোর মতো বসিয়ে দিয়ে পেটে চাপ দিয়ে চাপ দেবে, যাতে করে যদি কিছু বেরোবার থাকে বেরিয়ে যাবে। এটা কখন, গোসল দেওয়ার আগে, এসব গোসল দেওয়ার আগে চলছে কথা। ময়লা ন্যাকড়া হাতে হাত হতে খুলে দেবে, তারপরে হাত হাতে ন্যাকড়াটা যদি দেখবে কিছু আছে, কিছু নেই তো যাই হোক ন্যাকড়াটা খুলে দিল, মানে কাপড়টা খুলে দিল, তারপর গোসলদাতা কভার বা ন্যাকড়া জড়ানো বাম হাত পর্দার নিচে থেকে সরমগাহে ফিরিয়ে এবং উপর থেকে একজন পানি ঢেলে পরিষ্কার, যদি থাকে কিছু তো ওইভাবে, যেমন ছোট বাচ্চাদেরকে পরিষ্কার করা হয় ওইভাবে পরিষ্কার করে দেবে, তারপর কভার অথবা ময়লা ন্যাকড়াটি হাত থেকে খুলে ফেলবে। বুঝতে পারছেন, যদি না পাকি একটানা অথবা বারবার বের হতে থাকে, এখন দেখছেন ধুচ্ছেন আর বের হচ্ছে, ধুচ্ছেন আর বের হচ্ছে, তখন কি করা যাবে, তাহলে দু তিনবার ধুয়ে দেখার পর ছিদ্র পথ, মানে পায়খানাদারটা, পায়খানাদারের ছিদ্র পথ বন্ধ করতে হবে, তাছাড়া তো উপায় নেই, তাছাড়া কাপড় পরাবেন কাপড় ময়লা হয়ে যাবে, এই জন্য ছিদ্র পথ বন্ধ করতে হবে। কি দিয়ে, যেটা দিয়ে সুবিধা, তুলো দিয়ে বন্ধ করতে পারেন, টিস্যু দিয়ে বন্ধ করতে পারেন, কিংবা কাপড় বস্ত্রখণ্ড কাপড় দিয়ে ন্যাকড়া ওখানে ভরে দিলেন, যাতে করে আর বের না হয়। প্রয়োজন হলে এর উপর প্লাস্টার পটি ব্যবহার করতে পারেন, যে নিকোপ্লাস্টার বলে না, লাস্ক যাকে বলে আমাদের, লাস্ক দিয়ে এঁটে দিতে পারে। প্রকাশ যে এছাড়া পৃথকভাবে বার গোসল বলে আর কিছুই নেই, অনেকে তল গোসল বার গোসল এক এক রকমের নাম দেয় নি করায়, এসবগুলো কিছুই নেই, ওই গোসলের আগে পরিষ্কার পরিচ্ছন্ন করাই হচ্ছে সবকিছু। মাটির ঢেলা ব্যবহার করার কথাও হাদিসে বর্ণিত হয়নি, সুতরাং ন্যাকড়া ব্যবহার করাই উচিত। ওখানে বলা হয়নি যে কুলুক করাতে হবে মাটির ঢেলা দিয়ে, মাটির ঢেলা দরকার নেই, বরং আপনার টিস্যু থাকলে বা কাপড় থাকলেই যথেষ্ট। অতঃপর গোসলদাতা গোসল দেওয়ার নিয়ত করতে হবে, হ্যাঁ গোসল করবে তাই না, গোসল দেওয়ার নিয়ত করবে। তারপর মাইয়েতের উপর হাত বিসমিল্লাহ বলে কবজি পর্যন্ত ধুয়ে দেবে, মাইয়েতের উভয় হাত দুই হাতকে বিসমিল্লাহ বলে কবজি পর্যন্ত, যেমন আমরা উজু করি কবজি পর্যন্ত ধুয়ে দেবে, ভিজে পরিষ্কার ন্যাকড়ার সাহায্যে তিনবার মুখের ভিতর দাঁত সহ মাসা করবে। এভাবে ভিজে ন্যাকড়া দিয়ে মুখটাকে কি করবে, মাসা করবে। তারপর তিনবার নাকের ভিতর মাসা করবে, এভাবে পানি দিয়ে কাপড় দিয়ে এভাবে মাসা করবে। অতঃপর সাধারণ উজুর ন্যায় মুখমন্ডল হাত ইত্যাদি যথা নিয়মে, তারপর চেহারাটা ধুয়ে দেবে, তারপর হাত ধুয়ে দেবে যে নিয়মে উজু করা হয়, তারপরে কান মাসা করবে, তারপর পা ধুয়ে দেবে, হয়ে গেল উজু। যেমন আমরা গোসল ফরজ গোসল করি, ফরজ গোসলের আগে উজু করি না করি না, ঠিক ওই রকম উজু করে দিতে হবে পা ধোয়ানো পর্যন্ত। তারপর বড়ই পাতা মিশ্রিত পানি দ্বারা মাইয়েতের মাথা ও মুখমন্ডল দাড়ি সহ উত্তম রূপে ধৌত করবে। ঠিক আছে, মাথাটা ধুয়ে দিতে হবে কি দিয়ে, সাবান শ্যাম্পু দিয়ে ধুতে পারে। মহিলার মাথা চুটি গাঁথা থাকলে খুলে নিয়ে ভালো রূপে এবং প্রয়োজন হলে শ্যাম্পু দ্বারা ধুতে হবে। মাথা যদি বাঁধা থাকে তো মাথার চুলগুলো কি করে দেবে, খুলে দেবে। অতঃপর মাইয়েতকে বাম পার্শ্বে শয়ন করিয়ে ওই পানি দ্বারা কান থেকে শুরু করে ডান পায়ের শেষ অংশ পর্যন্ত ভালোভাবে রগড়ে দেবে, তারপর ডান কাতে শুইয়ে বাম পার্শ্ব অনুরূপ ধুয়ে দেবে। পর্দার নিচে লজ্জাস্থান সমূহে কভার দেওয়া হাত ফিরিয়ে দেবে, হাত ফিরিয়ে ধুয়ে দেবে, কিন্তু সব পর্দার ভিতরে, পর্দাটা সরিয়ে না, লজ্জাস্থান যা আছে এভাবে করে দেবে, যাতে করে যাকে ডলে দেওয়া বলে তাই না, যাকে বলে রোগড়ে দেওয়া ডলে দেওয়া, এভাবে দিয়ে পানি ঢালবে আর পরিষ্কার করবে। পুনরায় দ্বিতীয়বার ওই একই পানি দ্বারা একই রূপে গোসল দেবে। অতঃপর শেষকালে কর্পূর মিশ্রিত পানি দ্বারা মাথা ও মুখমন্ডল ধুয়ে দেওয়ার পর অনুরূপ একবার গোসল দেবে, হয়ে গেল দুবার। এরপরেও না পাকি দেখা দিলে তিনের অধিক পাঁচ ও সাত বা তত বিজোর গোসল দেওয়া যায়। তিনবার গোসল দেবেন এইভাবে, মানে প্রথমে বাম কাতে শুয়ে ডান দিকে, তারপরে ডান কাতে শুয়ে বাম দিক ধুয়ে দেবেন, এইভাবে ধুয়ে দিলে মাথা থেকে হয়ে গেল গোটা দেহ, এইভাবে তারপরে শেষবারে কর্পূর দিয়ে ধুলেন, এইভাবে তিনবার গোসল হয়ে যাবে। যদি প্রয়োজন মনে করেন যে পরিষ্কার হচ্ছে না, তাহলে পাঁচবার গোসল দেওয়া যাবে, সাতবারও বা তার বেশিও দেওয়া যাবে, সমস্যা নেই যতটা প্রয়োজন আছে। এরপর শুকনো কাপড় দিয়ে মাইয়েতের দেহ মাথা বুক মুখ পেট হাত পা গোটা দেহ মুছে দেবে, পানিটা যাতে শুকিয়ে যায়। লজ্জাস্থানের ওপর ভিজো কাপড়টি অন্য একটি শুকনো কাপড় দ্বারা পাল্টে দেবে, তারপরে যে কাপড় রাখা আছে তার দেহে গোসল করাবার সময় সেটা দিয়ে আবার শুকনো কাপড় দিয়ে পাল্টে দেবে। মাইয়েতে চুল আঁচড়ে দেবে, যদি চুল লম্বা থাকে চুলটা আঁচড়ে দেবে, আর মেয়ে মহিলা হলে তো ব্যাপারই নেই আঁচড়াতে হবে। মহিলার চুল আঁচড়ে চুটি গেঁথে কাপনানোর সময় লাশের পিছন দিকে ফেলে রাখবে, মাথার দুই সাইডে দুটি এবং সামনের দিকে চুল নিয়ে একটি মোট তিনটি বেনি হবে, বেনি বুঝেন তো, হ্যাঁ চুল গেঁথে তিনটে বেনি করতে হবে, তারপরে পেছন দিকে ফেলে রাখতে হবে, মাথার দুই সাইডে দুটি এবং সামনের দিকে চুল নিয়ে একটি মোট তিনটে বেনি হবে, বেনি করে পেছন দিকে ফেলে রাখবে। এ পর্যন্ত করলে লাশ কাপনানোর জন্য প্রস্তুত হয়ে যাবে। ঠিক আছে, গোসল দেওয়া হয়ে গেল, এবারে আপনি কাপড় যেটা আপনার কাপনানো কাপড়, সেই কাপনানোর কাপড়ের উপরে লাশকে তুলে নিয়ে গিয়ে রাখতে হবে। লাশের কোনো অঙ্গ অগ্নিদগ্ধ বা কোনো দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হয়ে থাকলে কাপড় জড়িয়ে গোসলের পর ওই অঙ্গে মাসা করতে হবে। আগেই বললাম চার মাসের নিম্নে গর্ভপাতজনিত ভ্রূণের গোসল কাফন ও নামাজ নেই, চার মাসের নিম্নের, তার মানে পেট থেকে বাচ্চা নেমে গেছে চার মাস বয়স হয়নি তার আগেই, তাহলে তার গোসলও নেই কাফনও নেই নামাজও নেই, জানাজার নামাজও নেই। আর যদি চার মাস বয়সে হয় পেটে, তারপর যদি গর্ভচ্যুত হয় তাহলে তার গোসল আছে আর কাফনও আছে আর তার জানাজার নামাজও আছে। একটি যদি চার মাসে কম বয়স হয় তো একটি ছোট্ট কবর খুঁড়ে তাকে এমনি দাফন করে দেবে, ওই রকম করে একদম বাঁশ টাঁশ দিয়ে এসবের দরকার নেই, বাঁশ টাঁশ দিতে হবে কারণ যাতে করে একবার মাটি চাপা না হয়। চার মাসের ঊর্ধ্বের ভ্রূণের কাফন দাফন সাত বছরের নিম্নের বালক বালিকার মতোই, সুতরাং ওই ভ্রূণের নাম রাখতে হবে এবং আকিকাও দিতে হবে। চার মাসের পর যদি সেই বোন গর্ভজিত হয় তো তার নাম রাখতেও হবে আর আকিকাও দিতে হবে। আকিকা দেওয়া সুন্নত, আর নাম রাখাও ভালো, কারণ কিয়ামতে নাম ধরে ডাকা হবে আর সেই ছেলে আপনার জন্য সুপারিশ করবে। সর্বদা মাইয়েতের সম্মানের খেয়াল রাখতে রাখবে গোসলদাতা, যেন মানে তুচ্ছতা ছিল না করে যে এটা আজনবী অতএব না, বরং মুদ্দা তার সম্মান আছে, চাহে সে স্বদেশী হোক আর বিদেশী হোক, অতএব তার সম্মানের খেয়াল রেখে গোসল দিতে হবে, যাতে গোসল দেওয়ার সময় বা অন্যান্য ক্ষেত্রে তার প্রতি ধস্তাধস্তি না হয়। গোসলে শীতের সময় শীতল এবং গ্রীষ্মের সময় খুব গরম পানি ব্যবহার না করা হয়, কারণ আমি বলে মরে গেছি তো অর্থাৎ গরম পানি ঢেলে দে বা ঠান্ডা পানি, একদম বড় এখন দেখছেন না গরম করে পানি, যেমন আপনি নিজে করেন ঠিক মুদ্রারও সেই খেয়াল করবেন। আমি দেখেছি বরফে জামা লাশ একবার কবরে দেওয়া যখন নামাচ্ছে আমি দেখেছি এমন ভাবে নামালো যে শব্দ হয়ে গেল, বলুন চলবে? কোন ভালো লাশ যদি এইভাবে রাখা হয় আস্তে করে যে সম্মানের সাথে রাখতে হবে, কিন্তু নিয়ে এইভাবে রেখে দিল এমন ভাবে যেন ছুঁড়ে দিল আর অমনি শব্দ হলো কবরের ভিতরে, কেন গোটা যে বরফ, দু তিন মাস ছিল ফ্রিজে, সেই লাশটা একদম জমা, তো শব্দ হওয়ার মানেই হচ্ছে যে আপনি লাশটার প্রতি যত্ন নিলেন না, ছুঁড়ে দিলেন, অবশ্য সে লাশ ছিল আজনবী। সে যাই হোক, তো এইরকম করা উচিত না, যেমনই হোক লাশ মুসলিমের লাশ তার একটা সম্মান হওয়া উচিত। লাশের মুখে বাঁধানো সোনার দাঁত থাকলে সেটা কি খুলে নিতে হবে নাকি দাঁত সহ দাফন করতে হবে? হ্যাঁ, খুলে নিতে হবে। তাহলে বল প্রয়োগ করে খোলা, তবে মুখ যদি বন্ধ থাকে একদম টাইট হয়ে তাহলে সেটা বল প্রয়োগ করে খোলা উচিত না, খোলা থাকলে এবং দাঁত সহজে বের করা সম্ভব হলে বের করে নেবে, নচেত বলপূর্বক বের করবে না। হজ করতে গিয়ে এহরাম অবস্থায় মৃত মহরিমের গোসলে কোন প্রকার সুগন্ধি বা কর্পূর ব্যবহার বৈধ নয়, যেহেতু পূর্বোক্ত এহরাম বাঁধা অবস্থায় মৃত হাজির জন্য নবী সাল্লাম বলেছিলেন ওকে কুল পাতা বা বড়ই পাতা মিশ্রিত পানি দ্বারা গোসল দাও, ওর দুই কাপড়ে কাফনাও এবং সুগন্ধি লাগাইও না, কারণ এহরাম অবস্থায় মারা গেছে এই জন্য তাতে সুগন্ধ লাগানো যাবে না। জেহাদের ময়দানে হত শহীদের গোসল নেই, শহীদ হয়ে গেছে তার গোসলের দরকার নেই, যদিও বা সে অপবিত্র অবস্থায় প্রাণ হারায়, যদি বলেন যে না সে স্ত্রীর সঙ্গে ছিল অবশ্য সে হয়তো গোসল করতে সময় পায়নি গোসল দিতে হবে, এটা জরুরি না, তাকে তার পোশাক ও খুন সহ দাফন করতে হবে। নবী সাল্লাম উহুদের দিনে এই নির্দেশই দিয়েছিলেন আর ওই হানজালাকে কি করা হয়েছিল, ফেরেস্তা দ্বারা গোসল দেওয়া হয়েছিল। আনাস রাজিয়াল্লাহু আনহু বলেন উহুদ যুদ্ধে শহীদদের গোসল দেওয়া হয়নি, তাদেরকে তাদের খুন সহ দাফন করা হয়েছিল। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন হামজা বিন আব্দুল মুত্তালেব ও হানজালা বিন রাহেব নাপাক অবস্থায় উহুদ যুদ্ধে শহীদ হন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি দেখেছি যে ফেরেশতাগণ উভয়কে গোসল দিচ্ছে, সুতরাং নাপাকে থাকা অবস্থায় নিহিত শহীদকে গোসল দেওয়া ওয়াজেব হলে ফেরেশতাদের গোসল দেওয়াতে ওয়াজেব পালন হতো না, কাকে দিতে হতো? আল্লাহ নবীকে দিতে হতো কিংবা সাহাবাদাকে দিতে হতো, ফেরেশতারা দিয়েছেন বলেই আমাদের ওয়াজেব পালন হলো তা হবে না, বরং নবী সাল্লাম তাদেরকে গোসল দিতে সাহাবিগণকে আদেশ করতেন, কারণ মৃতকে গোসল দেওয়ার পশ্চাতে উদ্দেশ্য হল মুসলিমদের এক ইবাদত পালন, অতএব শহীদদেরকে গোসল দেওয়া ওয়াজেব হলে নিশ্চয়ই বলতেন। গোসলদাতার জন্য বিশেষ করে তার নিজ দেহে কোন নাপাকি লাগার সন্দেহ থাকলে গোসল করে নেওয়া মুস্তাহাব, শুনে রাখেন, যদি আপনি মুর্দাকে গোসল দিলেন তো গোসল দেওয়ার পরে আপনার গোসল ফরজ না বরং মুস্তাহাব, কারণ সন্দেহ গায়ে কোথায় কি লেগেছে জানি না, অতএব গোসল করে নেওয়া ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি মৃতকে গোসল দেয় সে যেন গোসল করে এবং যে তা বহন করে সে উজু করে, দেখেন এখানে একটা কথা, যে বহন করবে সে উজু করবে, তার এই আদেশের নির্দেশ হল মুস্তাহাব। এখন আপনি লাশ বলেন লাশ বন্ধ উজু ভেঙে যাবে না, বরং উজু করে নেওয়াটা কি মুস্তাহাব। তিনি আরো বলেন তোমরা যখন তোমাদের মুর্দাকে গোসল দাও তখন তোমাদের জন্য গোসল জরুরি নয়, কেননা তোমাদের মুর্দা তো নাপাক নয়, হাত দিলেই যে গোসল ফরজ হবে তা না, সুতরাং কেবল হাত ধুয়ে নেওয়াই তোমাদের জন্য যথেষ্ট, এটা হাকিম বাইহাকির হাদিসে আছে। মাইয়েতের গোসল দেওয়ার সময় গোসলদাতা যদি তার কোন ত্রুটি বা অপ্রীতিকর কিছু দেখে থাকে, যেমন চেহারা কালি বিকৃত হয়ে যাওয়া, তার দেহ হতে দুর্গন্ধ বের হওয়া ইত্যাদি, তাহলে তা প্রচার করা বা কাউকে বলা বৈধ নয়। এটা আপনাকে প্রথমেই বলা হয়েছে যে সওয়াব লাভের শর্ত হল যে আপনি কাউকে বলতে পারবেন না। ভালো কিছু দেখলে, যেমন হাসি মুখ, মানে দেহে ঔজ্জ্বল্য, মুখটা দেখে উজ্জ্বল লাগছে, এসব দেখলে সুগন্ধ, তার দেহ থেকে সুগন্ধ বের হচ্ছে, তাহলে প্রচার করতে পারেন। এটা নয় যে দূরই গোপন করতে হবে, ত্রুটি গোপন করা। কিন্তু যদি কোন সুন্দর জিনিস দেখেন সেটা আপনি বলতে পারেন, সেটা কাজ কি হবে, প্রশংসা হবে। আর যদি খারাপ কিছু দেখেন তা বললে পরে লোকটার কি হবে, বদনাম হবে। এই জন্য গীবত বদনাম করবেন না, বরং সুনাম আপনি গাইবেন। গোসল দেওয়ার সময় কোন বাংলা মেয়েলি ছড়া বলা, অনেক সময় দেখবেন ছড়া বলছে গোসল দিচ্ছে, আছে। আমি চেষ্টা করেছিলাম যে ছড়াগুলো নেব, কিন্তু এখনো পর্যন্ত পারি নাই। প্রত্যেক অঙ্গে পানি ঢালার সময় নির্দিষ্ট দোয়া বা কালেমা জিকির করা, যে এইটা ধোয়ার সময় এই বলতে হয়, এই ধোয়ার সময় এই বলতে হয়, এসব নেই। গোসল দেওয়ার স্থান কয়েকদিন ধরে বাতি জ্বালানো বা ধূপ ইত্যাদি দেওয়া ও বিদাত। যেখানে গোসল দেওয়া হয় সেখানে দেখবেন পাড়া গ্রামে দেয়, যেখানে যান যায় সেখানে, যেখানে যান যায় সেখানেও দেয়, এখানে ধূপবাতি দেয়। গোসল দেওয়ার সময় ব্যবহৃত ন্যাকড়া আদি ফেলবার জন্য কোন নির্দিষ্ট জায়গা নির্বাচনের প্রয়োজন নেই। আপনার দেশে আছে কিনা জানি না, আমার দেশে আছে যে ওই সময় যে ন্যাকড়া ট্যাকড়া থাকে, যে নোংরা টোংরা থাকে, সেগুলো ফেলার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে, যাকে বলা হয় ঝুলতালা। সেখানে ছাড়া অন্য জায়গায় ফেলে না। এগুলো সব মানে গাইয়াদের এক একটা বুদ্ধি, বা এসব কিন্তু শরীয়তে কিছু নেই। বরং বাড়ির মধ্যে যে কোনো জায়গায় বা যেখানে সুবিধা সেখানেই খাল কেটে ফেলে দেন, ওই ন্যাকড়া ওই সমস্যা কি, তা এটা কিন্তু, বা মিউনিসিপ্যালিটি ডিব্বাই ফেলে দেন, সমস্যা কি, ও আপনার তুলে নিয়ে গিয়ে ফেলে দেবে বালাদিয়ার লোকে। সুতরাং নির্দিষ্ট যাকে ঝুলতলা বলে বা যে এক নির্দিষ্ট জায়গা, সেখানে ফেলা জরুরি নয়, বা যদি কেউ মনে করে জরুরি তাহলে বিদাত হয়ে যাবে। এ কাপড় বা ময়লা এমন কিছু নয় যে এতে ভূত, ওরা মনে করে কি এতে ভূত জড়িয়ে থাকবে, ভূত হয়ে যাবে, ভূতে পাবে, এই জন্যে এই ধারণা করে। তাই তো এইগুলো ঝুলতলায় ফেলা হয়, এবং ঝুলতলাকে সম্মান অথবা ভয় করা হয়, সেদিকে লোক পার হতেও ভয় করে যে এখানে এই ফেলা হয়, অতএব এখানে ভূত থাকতে পারে। আর ওই ময়লা ফেলতে যাওয়ার সময় সঙ্গে একটা লোহা রাখে, কেন ভূতে পাবে না, দেখছেন লোহা রাখে, এটা কি, এটা পাকা শিরিক, এটা হচ্ছে পাকা শিরিক। লোহা রাখছেন কি জন্য, যাতে করে আপনাকে ভূতে না পায়, এগুলো শিরিক। অতএব এসব বিদাত আর শিরিক। একটি অলিক ধারণা এই যে অনেকে মনে করে লোয়ানোর পানি ডেঙ্গাতে নেই, জানি না সব জায়গায় থাকবে না, কোনো কোনো জায়গায় আছে। মনে করুন গোসল দেওয়া হচ্ছে, মুর্দাকে গোসল দেওয়া হচ্ছে, সেই গোসলের পানি বয়ে যাচ্ছে, তো দেখবেন খেয়াল করে অনেক মানুষ আছে সেই পানি ডেঙ্গাবে না, সেই পানি টপকে যাবে না, বরং ওই দূর থেকে ঘুরে আসবে, কেন না লোয়ানোর পানি ডেঙ্গাতে নেই বলে। আর যদি কেউ ডিঙ্গিয়ে দেয়, লাফিয়ে যায়, তো মনে করে কোনো ক্ষতি হবে, এসব কি শিরিক। আর নিকাশ ব্যবস্থা থাকা সত্ত্বেও বিশেষ গর্ত খুঁড়ে ওই পানিটা রাখার জন্য গর্ত খুঁড়ে, যাতে করে ওই পানিটা এদিক ওদিক না যায়, গর্তে গিয়ে পড়ে, কেন না ওই পানি হচ্ছে ক্ষতিকর। অনেকের ধারণা যে যে মানুষ মারা গেছে তার পায়ের তলায় দাঁড়াতে নেই, পদতলে তার পায়ের দিকে দাঁড়াতে হয় না, আসলে এইসব মেয়েরই ধারণা। আবার বউকে পায়ের তলায় নিয়ে এসে দাঁড় করিয়ে দেয় সাদা পেটে কাপড় পরিয়ে, দিয়ে বলে ও গো অমুক মা তোমার মোহরের দাবি মাফ করে দাও। আচ্ছা এই পর্যন্ত, তারপরে কাফনের কথা ইনশাআল্লাহ আগামীতে বলবো, কাফন কিভাবে দেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। এই সওয়াব, বিশাল সওয়াব, যে গোসল দেবে তার কত, তাকে আল্লাহ তাআলা কতবার ক্ষমা করবেন, ৪০ বার, অথবা ৪০টা কাবিরা গুনাহ মাফ হয়ে যাবে, অথবা আপনি নিষ্পাপ হবেন সেই দিনকার মতো যেদিন মা আপনাকে জন্ম দিয়েছিল। বিশাল সওয়াব, এতে উদ্বুদ্ধ হওয়া দরকার। এবং সমাজের কাজ হিসাবে কিছু মানুষ অবশ্য থাকে যাদের যাদের পেশা প্রায় একরকম, তারা এই করে। দেখবেন গ্রামের মধ্যে একটা একজন আছে, জামাতের মধ্যে একজন আছে, আরে অমককে ডাক। আল্লাহ নবীর যুগেও ছিল কবর খোঁড়ার জন্য দুটো লোক ছিল, তাই না, একজন সিন্ধুকি কবর খুঁড়তে, একজন বকলে, সবাই না থাকে, এগুলো নির্দিষ্ট দেখা যায়। অনেক সময় কবর খোঁড়ার ব্যাপারে, অবশ্য কবর খোঁড়ার সময় আমরা বলব, এমন লোক কবর খোঁড়ে, একটু আগে বললাম না যে এমন লোককে নিয়ে গোসল দেওয়া দরকার, যে লোক মনে করুন বেনামাজি বা পাপি, তো সে দেখবে, দেখে উপদেশ নেবে। কিন্তু আমরা দেখেছি দেশে যে এমন লোক কবর খুঁড়ে যে নামাজি পড়ে না, বেনামাজি, লোকে তাকেই ব্যবহার করে, মুসলিম কিন্তু নামাজি না, সে কবর খুঁড়ছে, লাশ রাখছে, সব কিছু, কিন্তু হাতে ধরে গড়ে রাখি তবু নাহি ভয়, ভয় করিবার শক্তি দাও দয়াময়। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।